আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক শুন লিজিয়ে, সবক নম্বর 1128। এক বাত জেহন মে রাখনা কে জো জিসকা ইন্তেকাল হো গয়া মুসলমান কা, চাহে ও বহুত বহুত বহুত গুনহগার হো, লেকিন ইন্তেকাল হোনে কে বাদ ফির উসকি বুরাই নহি করনি, বলকে কোই আচ্ছাই হো তো ও আচ্ছাই কা তজকিরা করনা হে। ইয়ে কি শরাব বহুত পিতা থা, বহুত বড়া জানি থা, বহুত বড়া না না, আচ্ছা আদমি থে বেচারা, গুজার লোকোঁ কে খৈর খবর রাখতা থা, ইয়া আপনি জুবান কো আদমি খামোশ রাখে। আব হদীস সুন লিজিয়ে, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তাআলা আনহুমা রিওয়ায়াত করতে হ্যায় কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া, আপনে মুসলমান মুর্দুঁ কি খুবিয়া বয়ান কিয়া করো اور ان کی برائیاں نہ بیان کرو۔ یہ حدیث ابو داؤد میں ہے۔ دوسری حدیث ترمذی کی، وہ بھی سن لیجئے۔ حضرت مغیرہ ابن شعبہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں کہ حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، مردوں کو برا بھلا مت کہو کہ اس سے তুম জিন্দু কো তকলিফ পৌঁছাওগে। এই হাদিস তিরমিজি মে হে। থোড়ে সে তশরীহ সুন লিজিয়ে, মতলব ইয়ে হে কে মরনে ওয়ালে কো বুরা ভালা কহনে সে উসকে আজিজু কো তকলিফ হোগি, অর জিসকো বুরা ভালা কাহা গয়া উসে কোই নুকসান নহি হোগা। আগর মুর্দে কো বুরা ভালা কাহা তো উসকো তো কোই নুকসান হোগা নি, ও তো চলা গয়া, লেকিন ইয়ে কে জিন্দো কো তকলিফ হোগি। ইসিলিয়ে হযরত ইকরামা রাদি আল্লাহ তাআলা আনহু জব তশরীফ লায়ে ইসলাম লানে কে লিয়ে, মুশরিক থে জব আ রহে থে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া, ভাই দেখো ইকরামা আ রহা হে, উসকে বাপ কো বুরা ভালা মত কহনা। হালাক উসকা বাপ কোন থা? আবু জাহল থা। কে উসকে বাপ কো বুরা ভালা মত কহনা, ইসলিয়ে কে বাপ কো বুরা ভালা কহোগে ইয়া আবু জাহল কো বুরা ভালা কহোগে তো উস তক তো বুরাই পৌঁছেগি নহি অর জিন্দা কো তকলিফ হোগি। ইয়া আখলাক হে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে যে বাতায়ে হ্যায়, ইসলিয়ে ইসকা খেয়াল রাখিয়ে। আব আব মেরে সাথ পড়ে লিজিয়ে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين لا شريك له۔ میری نمازیں پڑھیے میرے ساتھ، پڑھنے میں بخیلی نہیں کیجیے، فوراً پڑھ لیجیے، بعد میں وقت نہیں ملے گا بھول جاؤ گے۔ میری نمازیں، میری قربانیاں، میری ساری دین کی چیزیں، میرا جینا، میرا مرنا سب اللہ کے لیے ہے جو سارے جہانوں کا مالک ہے، اس کا کوئی شریک نہیں ہے۔ اے اللہ ہمارے اس ایمان کو تو قبول فرما اور ہماری ایمان کی حفاظت فرما، اور ایمان کے ساتھ ہمیں دنیا میں رکھ، اور ایمان کے ساتھ ہمیں تو اٹھا، اور ایمان کے ساتھ قبر میں رکھ، اور اسی ایمان کے ساتھ تیری ہماری ملاقات کرا، اور اسی ایمان کے ساتھ ہمیں تیری بڑی بڑی جنتوں میں داخل فرما دے۔ آمین آمین۔ والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ، وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔